يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا ورتل القرآن ترتيلا. প্রিয় অতিথি, এই পর্বে আমরা শুনব এবারে 17তম আন্তর্জাতিক ক্লাস সম্মেলনের প্রধান আকর্ষণ ভগবান بسم الله الرحمن الرحيم.

Thank you. Never!

সম্মেলনের প্রধান আকর্ষণ বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি, যিনি মিশরের প্রবীণ ও প্রসিদ্ধ কারিদের অন্যতম, যার বয়স আজ 66 বছর। 66 বছরে যদি এই তেলাওয়াত করে থাকেন তাহলে তার যৌবন বয়সে কেমন তেলাওয়াত করেছেন। তিনি আমাদের উস্তাদ শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি এর উস্তাদ শেখ মুস্তফা গলওয়াস রহমতুল্লাহ আলাই এর সাথে। এই শায়খ বসিউনি বিভিন্ন দেশে সফর করেছেন এবং একই সাথে তারা বিভিন্ন প্রোগ্রামে একত্রিত হয়েছেন। আজকে তার তেলাওয়াত আমরা সরাসরি শুনলাম। ধন্যবাদ জানাচ্ছি আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরাকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে বিশ্ব বরেণ্য শায়েখদের তেলাওয়াত আমরা নিজ চোখে, আজকে আমরা নিজ কানে শ্রবণ করলাম। এজন্য জোরে বলি আলহামদুলিল্লাহ।